الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে যাবতীয় শান্তি এবং অশান্তি দুটোরই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দুটি আকীদা ও বিশ্বাসের উপরে। যখন মানুষ চলে একটা লক্ষ্য নিয়ে রাস্তায় বের হয়, ঘর থেকে বেরোবার আগে থেকেই তার মধ্যে নিয়ত কার্যকর হয় সে কোথায় যাবে। এখন ঘর থেকে বের হয়ে যদি সে টয়লেটে যাও তবে নিয়ত করে আমাকে এখন টয়লেটে যেতে হবে। যদি সে সফরে বের হয় তথাপি নিয়ত করে বের হয় এখন থেকে আমাকে সফরে যেতে হবে। কোথায় যেতে হবে তার হিসাব করে মনে মনে আমাকে ঢাকায় যেতে হবে না নবাবগঞ্জ যেতে হবে। মানুষের জীবন চলার পথে দুটি লক্ষ্য আছে, একটি জান্নাত আর একটি জাহান্নাম। দুটি লক্ষ্যের দুই ধরনের মানুষ চলাফেরা করবে, দুই আকীদা নিয়ে। যাদের বিশ্বাস জাহান্নামের জন্য তারা জান্নাতের পথে যাবে, যাদের বিশ্বাস জান্নাতের জন্য তারা জান্নাতের পথে চলবে। এটাই স্বাভাবিক দুটি কথা আল্লাহ পাক কোরআনের পরপর দুই আয়াতে বর্ণনা করেছেন এবং দুইটি পথের পথিকের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন। এটা কোরআনের মাথানি নীতি, কোনো গ্রন্থে আপনি এটা পাবেন না। একই স্থানে এক বাক্যে জান্নাতের বয়ান, ঠিক পরের বাক্যে জাহান্নামের বয়ান। প্রথমে যদি জাহান্নাম থাকে পরে জান্নাত থাকবে। ধরুন আমরা প্রতি জুমাতে পড়ে সূরা গাশিয়া পড়ি না, হলে এতে হাদিসুল গাশিয়া হুজু ইয়ামাজিন খাশিয়া, এখানে আগে জাহান্নামের বয়ান এসছে পরে যে জান্নাতের বয়ান এসছে। এটা কোরআনের সর্বত্র আপনি পাবেন। এখন সূরা বাকারা যে 81-82 আয়াত দুটি পড়লাম, আগে জাহান্নামের বয়ান আল্লাহ বলে দিচ্ছেন, জাহান্নামীদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন। আর এগুলো জানা থাকলে আমাদের কষ্ট হবে না। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যারা পাপ অর্জন করে, আহাতাত বিহি খাতিয়াতুহু, এবং পাপ তাকে বেষ্টন করে ফেলেছে, হালকা পাপ না, পাপ করতে করতে একবারে পাপ ছাড়া কিছু বুঝেই নেই, পাপ তাকে বেষ্টন করে ফেলেছে, তাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হলো জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন থাকবে। আপনি ওকে যতই বুঝানো ফিরবে না। আহাতাত বললে আল্লাহ পাক ওটা বুঝিয়েছেন, যেসব গুণা মানুষ তওবা করে সেগুলো আহাতাতের মধ্যে আসে না, যেগুলো মানুষ তওবা করে না ওটাই কিন্তু এখানে বলা হচ্ছে। যারা পাপ তাকে বেষ্টন করে ফেলে যখন, সে চিরদিনের জন্য জাহান্নামি হয়ে যায়। যেমন যারা কাফের, মুশরিক, মুনাফিক, এই লোকগুলো এই দলভুক্ত। এর মধ্যে তিনটা ভাগ আছে, একদল টোটালি আল্লাহকে অবিশ্বাস করে, যাদের কাফের বলা হয়, আর একদল বিশ্বাস করে কিন্তু কপট বিশ্বাসের সুবিধা মতো, যেখানে করলে দুনিয়াবি কোনো ক্ষতি হয় না সেটুকু করে, যেটুকু করলে দুনিয়ায় ক্ষতি হয় সেটুকু করে না। প্রচণ্ড শীতে কেতা বলে ঠেলে উঠে উজু করে মসজিদে আসা, এটা স্বাস্থ্যের ক্ষতি হয়। অতএব ওই সময় মসজিদে না আসে লেবের মধ্যে শুয়ে শুয়ে বিড়ি খাও, সিগারেট খাও, তাও ভালো, কিন্তু এখন যাব না, গেলে জোহরের সময় যাব অথবা আসরের সময় যাব যখন শীত কমে। এটাও সুবিধাবাদী কপট বিশ্বাসী একদল মানুষ আছে, এটাও স্থায়ীভাবে জাহান্নামী। আর একদল হচ্ছে কারা, যারা দুনিয়াটাকে ভালোভাবে লুটিপুটি ভোগ করতে চায়, আর করতে গিয়ে যদি মনে হয় যে ইসলাম ফরজ করলে লাভ আছে তাহলে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহ রসুল হুদাইবিয়া থেকে মদিনায় রিটার্ন ব্যাক করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল তোমাদের সামনে আমার একটা যুদ্ধ আসতেছে, যে যুদ্ধে তোমরা মাগানেমা কাসির বহু গনিমত তোমরা পাবে, এটা তোমাদের হুদাইবিয়ার যে ফিরে আসলে হেনিকর একটা সন্ধির কারণে তোমাদের মন সবাই খারাপ, তা তোমাদের সুসংবাদ দিচ্ছি, ভয়ের কোনো কারণ নাই। হুদাইবিয়া থেকে ফিরে আসার পরপরই খায়বারের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, মোনাফেক যারা হুদাইবিয়ায় যায়নি তারা এখন বলল, হে রসুল আমরাও যুদ্ধে যাব। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, একজনকে বললেন ঘোষণা জারি করে দাও, যুদ্ধে যাবে সিরফ জিহাদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোনো গনিমত পাবে না। এই ঘোষণা শোনার পরে এই যে সমস্ত মুসল্লিরা সব যাওয়ার জন্য নাচতেছিল সব পালাইছে, তো গনিমত জন পাবো না, তো গিয়ে লাভটা কি, খালি জান দেবো নাকি, আর একটাও নেই। শেষকালে মাত্র যারা গিয়েছিল হুদাইবিয়াতে 1400, ওদেরকে নিয়ে আল্লাহ রসুল চললেন খায়বারের যুদ্ধে। এটা একটা বাস্তব ঘটনা শুনেলাম, যে এই দুনিয়ার লোভ মানুষকে কিভাবে, ও যাচ্ছে জেহাদে, তাও আসলে জেহাদ উদ্দেশ্য না, মুখে বলছে জেহাদ করতে যাচ্ছে, আসলে যাচ্ছে গনিমত দিতে। তো জানে যায় নবীর সঙ্গে গেলে নবী তো হারবে না, জিতবেই, আর জিতলে তো সব লাভ আমরাই পাবো, নবী তো কিছু নেয় না, খাবো তো আমরাই, কত দুষ্ট দেখেন। এই লোক চিরদিন ছিল, নবীর যুগে ছিল, এই যুগেও থাকবে, এটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। উদাহরণটা নবী যুগ দিলাম কেন, আপনার ভাববেন নবী যুগ মানে হলো একেবারে পীর সাহেবের যুগ, ওখানে কোনো দুষ্ট লোক নাই, তার পিছনে অলওয়েজ দুষ্ট লোক ছিল। আর এটা কোরআনই আল্লাহ বলে দিয়েছেন, কাদালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহাউ বাযুহুম ইলা বাযিন যুখরাফাল ক্বাওলি গুরুরা। প্রত্যেক নবীর জন্য আমি একদল শয়তান বানাই দিয়েছিলাম পিছনে, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে, তারা একে অপরকে চমৎকার যুক্তি দিয়ে কথা বলে ধোঁকা দেওয়ার জন্য, যেন ওরা ইসলামের দিকে না যায়। তো প্রত্যেক নবীর সঙ্গে এরকম লোক ছিল, তো নবীদের যারা ওয়ারেস ওলামা ইকরাম থাকবে তাদের সঙ্গে থাকবে না? আপনি যদি হকপন্থী হন আপনার পিছনে বাতিলপন্থী অবশ্যই থাকবে, তাহলে আপনার পরীক্ষা গেছেন, এ পরীক্ষা আল্লাহ করবেন, আপনার পরীক্ষা সারা জীবন মরা পর্যন্ত পরীক্ষা আল্লাহ করে যাবে। এর মধ্যে দিয়ে আপনাকে যুদ্ধ করে শয়তানের সঙ্গে লড়াই করে আপনাকে জান্নাতের পথে এগিয়ে যেতে হবে, এটি হলো মৌলিক কথা। আল্লাহ বলছেন দেখো এই তিন রকম লোক বাদ দাও, এদের নিয়ে কোনো কাজ হবে না। আহা তদমি খাতিয়াতুহু, ওরা তওবা করবে না। যদি এরকম লোক তুমি পাও মনে রেখে দেও, উলাইকা সাবুনারে হুম ফিয়া খালেদুন, ওরা চিরদিন থাকবে জাহান্নামে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, ওদের অধিকাংশ ঈমান আনেনি বরং ওদের মধ্যে মুশরিকও আছে। আপনাদের ধারণা কলমা পড়লি মুসলমান হয়ে গেলাম, এবার একটা প্রশ্ন পাবেন তাহারিকে, মজাদার প্রশ্ন পাবেন। প্রশ্নকারী বলছেন যে ঈমানের 6টি স্তম্ভ প্রতিটির উপর তিনি বিশ্বাস স্থাপন করেছেন, অথচ তিনি কবর পূজা করেন, ইনি কি জাহান্নামী হবেন? প্রশ্ন কঠিন প্রশ্ন না? সালাত পড়ে, সিয়াম পড়ে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, পারলে বসে তিনবার উমরা করে, সমস্যা নেই, কিন্তু কবর পূজা ছাড়ে না, এই জবাবটা দেওয়া কঠিন না? নিঃসন্দেহে কঠিন, তবে অত্যন্ত সহজ। এই আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক বান্দার সকল গুনাহ ক্ষমা করেন, কেউ শিরকের গুনাহ ক্ষমা করেন না। এটা সূরা নিসাতে দুইবার বলছে, সূরা 8 নিসা 48, নিসা 116। এরপরে যে সূরা মায়দা 72, তার কঠিন ভাষা ব্যবহার করেছেন আল্লাহ পাক, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার ওমালে জালেমিন আমিন আনসার। মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হাররামাল্লাহ আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিলেন। ভাষা কঠিন হয়ে গেল না? চাইতে জান্নাত হারাম হলে আর কি হয়, ঢুকবে কেউ সেখানে? ফাকাদ হাররামাল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমালি যালিমিন মিন আনসার, এবং তার এইসব জালেমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামত দিন হবে না, অর্থাৎ আমার নবী তাকে সাফাত করবেন না। আপনি বিপদগ্রস্ত মানুষ, বিপদ থেকে মুক্তির জন্য কার কাছে চাইবেন? না, আল্লাহর কাছে চাইবো মসজিদে এসে, আর বান্দার কাছে চাইবো ওই কবরে গিয়ে। তাও যে জ্যান্ত বান্দা হলে মরা বান্দা, যার কোনো খবরই নেই, হাড়াহাড়ি কিছুই নেই তার মধ্যে, ও তার কাছে চাইবে। এই দুই দিকে আকিদা হয় শেরিক হলো না? শেরিক বোঝেন তো? শেরিক কোনো কঠিন বিষয় না, এটি তো শেরিক। আপনার ছেলে অসুস্থ হয়েছে, রোগব্রত সবার হয়ে থাকে, অসুস্থ সন্তানের মুক্তির জন্য আপনি কার কাছে প্রার্থনা করবেন? আল্লাহর কাছে। ইয়া শাফি, ইয়া শাফি, এসফে ইবনি, আল্লাহ হে শাফা দানকারী, তুমি আমার বাচ্চাকে শেফা দাও। এই তো বাপ মা কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ যদি মনে করেন যে বাচ্চাকে আমি বাঁচিয়ে দেবো, যে ওষুধ খেলে তার রোগ সারবে, ওই ডাক্তার তার বাড়ি হেঁটে চলে আসবে, ওটা ডাকা লাগবে না, আসতেই হবে ওকে। যে ওষুধ খেলে সারবে, ওষুধ আপনার ঠোঁটে চলে আসবে, ঠেকাতে পারবে না কেউ। আর যদি আল্লাহ পাক সারাইতে না চান, ডাক্তার গুলি খাওয়ালে গুচ্ছ হবে। এই বিশ্বাসটাই তো তৌহিদ, তাই না? আর যদি দুই দিকে তাঁক ডাকি তা কি হবে? সিরাকিল আমি পায়ে হোসপ খাচ্ছি আর বলছি বাপরে বাবা নাখোশ হয়েছে, অত আজকে আর ঢাকা যাবো না। ও আল্লাহ খুশি হলে কেউ না খুশি হলে দেখার দরকার নেই, বাবা নাখোশ হয়েছে অতএব দৌড়ি চলে এসে বাবার কবরে, পকেটে যা ছিল ঢাকা যাওয়ার পয়সা সব বাবার কবরে দিয়ে দিল, বাবা তুমি খুশি হও আমি কালকে যাব। এই যদি আকীদা হয়, ও সালাত সিয়াম হজ জাকাত কিছু কাজে লাগবে? অতএব সাবধান, হাতি খতিয়াতুহু, এদের পাপ এদেরকে বেষ্টন করে ফেলেছে। আপনি যতই বুঝান না কেন কিছুই বুঝবে না, আমার হুজুরকে কিছুই বোঝে না। এইসব কোরআন আয়াতে আমরা আমার হুজুরের বোঝে না, তুমি খালি একাই বোঝো, এমন বেষ্টন করে ফেলেছে ও কোনো যুক্তিবুদ্ধির মধ্যে ঢুকবে না। অথচ আল্লাহ রসুলের স্ত্রীর হার হারিয়ে যাচ্ছে, মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বনু মুস্তালিক যুদ্ধে সে হার স্বামী রসুল নিজে খুঁজে পায় না, আর তোমার মরা পীর গরু খুঁজে পায়। কত বেয়াদবি কারবার, চিন্তা করা যায় নাকি? এগুলো বললে তো আপনারা দুঃখ পাবেন, কিন্তু বলতে হবেই, সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে। বড় বড় পাকধারী ওলামায়ে কেরাম, তাতে আপনার ওলামায়ে কেরাম বলি আমরা, আউলিয়া নাম দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রসুল মারা গেছেন এটা বলতে তাদের লজ্জা। রসুল মারা যান, তিনি বেঁচে আছেন, কবরে গিয়ে ইন্তেকাল করেছেন, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গেছে। ঠিক অনুরূপভাবে ইন্না আউলিয়া ইল্লা ইয়ামুতুন, ভাব কানে এই নবীর আউলিয়ারাও মরে না। তাদের আকিদা যদি এটাই হয় আল্লাহ নিরাকার, যদি আকিদা এটাই হয় রসুল নূরের নবী, যদি আকিদা এটাই হয় যে নবীগণ মরেন না, পীররা মরে নাই, যদি আকিদা এটাই হয়, তো এই আকিদা দিয়ে সে কি কামাই করবে? আকিদাই হলো নষ্ট। সালাস রফরদানরা করলেই বা কি, না করলেই বা কি, কিছুই যায় আসে না। আসল বিষয়টা আকিদা। এখানে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, হাতাত বি খতিয়াতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মনে রেখে দিও, গুনাহ করতে করতে করতে করতে এমন হয়েছে পাপ পাপিষ্ঠ অন্তর হয়ে গেছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, ওদের অন্তরটা জং ধরা হয়ে গেছে, ওটা তো হবে না, ঘষি মেজে লাভ নাই, কল্পটা নষ্ট। অর্থাৎ এদের ব্যাপারে ঠিকানা হচ্ছে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তিন ধরনের লোক পাওয়া গেল, সাধারণ অপরাধ যারা করে তারা তওবা করে, এরা ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে জান্নাত পাবে, এবং কবিরা গুনাহ করে যদি মারা যায়, তওবা না করে যদি মরে চলে যায়, তথাপি শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত ক্রমে তারা একদিন একদিন জান্নাতে ফিরে আসবে। আবু যর গফারিতে হাদিস এসেছে, একদিন আল্লাহর রাসূল বললেন, দেখো ঈমান হল সাতার মতো, এই যখন মুমিন পাপ করে তো ইমানটা বেরিয়ে মাথা পরে ছায়া দেয়, কাল দুল্লা। তো সাহাবি আবু যর গফারি অত্যন্ত মোত্তাকি পরহেজগার লোক ছিলেন, উনি বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তথাপি কেউ জান্নাত হবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি জেনাও করে চুরি করে তথাপিও জান্নাতে যাবে, কিন্তু ওয়াইন আশরাকে কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, যদি শিরক করে একথা কিন্তু বলেন নাই। এই হাদিসটা মিশকাতে প্রথম দিকে আপনারা পাবেন। বান্দা যত জেনাও করে চুরিও করে তথাপি যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, কেঁদে বলে আল্লাহ মাফ করে ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যদি শিরক করে আল্লাহ তাকে কোশ্চিন কালে ক্ষমা করবে না, যতই টুপি দাঁড়িয়ে আল্লাহ হোক কোন লাভ হবে না। এই দুই ধরনের তিন ধরনের যে পাপিষ্ঠ ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, একটি কথায় যথেষ্ট হয়ে যায়। যেখানে আল্লাহ পাক বলছেন সূরা নিসা বোধ 140 কি 45 আয়াত হবে, ইন্নাল্লাহ জাআলুল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ পাক মুনাফিক ও কাফেরদেরকে জান্নাতে জাহান্নামে জমা করবেন একসাথে। মুনাফিক তো 75 সালাত আদায় করে আর কাফের তো সালাত আদায় করে না, দুটোকে একসাথে কেন রাখবে? কারণটা কি? ও সালাত কোন কাজে লাগবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। এরা মানুষকে দেখানো সালাত আদায় করে, দেখানো দিনদারি করে, দেখানো পরহেজগারি করে, দেখানো হজ উমরা করে, এগুলো তো কোনো কাজ হবে না। তো এদের স্থান কাফেরদের স্থান একসঙ্গে, বরং আল্লাহ পাক সূরা নিসাতেই ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেরদেরও এক দরজা নিচে থাকবে মুনাফিকরা, তাহলে এখন তো সমস্যার বেশি হয়ে গেল না? কাফেররা এই মসজিদে সালাত আদায় করতে আসে না, মুনাফিকরা মসজিদ ঘুরে দেয়, তাহলে এই মসজিদ মুসলিমরা জাহান্নামী হবে, মন্দিরের কাফেররা জাহান্নামী হবে, তাহলে পার্থক্যটা কি হলো? বরং যদি কাফের জাহান্নামে গেলে আমাদের স্থানের নিচে হবে। কারণটা কি? আমরা খুতবা শুনতাম, হাদিস পড়তাম, কোরআন পড়তাম, আমল করতাম না, আর ওরা জানে না তো কি করবে? ওরা দরজা যেহেতু মূর্খ, ওরা জানে না, কোরআন হাদিস পড়েনি, আল্লাহ তো যাবা, তোরা তো জাহান্নামে গেলে তোরা এক দাজ ওপরে থাক, যেহেতু তোরা জানতিস না, এরা জেনে শুনে পাপ করেছে, এদের একটু নিচে থাকো। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা সাহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছে তারা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে চিরদিন থাকবে। সূরা বাকারার আয়াত দুটি সামনে রাখেন, এবার আসেন এর ব্যাখ্যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছেন? কারণ রসুল এসেছেন তো কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, তাই না? তার ব্যাখ্যাটা আরো চমৎকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। ছোট্ট কথা, মুত্তাফাকুন আলাইহি। জাহান্নাম ভর্তি হয়ে আছে, ঢাকা আছে কি দিয়ে? বিশ-শাহাওয়াত, খায়েশাতের নফসানি দিয়ে, প্রবৃত্তি চাহিদা দিয়ে। আর জান্নাত ঢাকা আছে বিল মাকারিহ, কষ্ট দিয়ে। দুনিয়াতে যারা প্রবৃত্তির গোলাম, খাওয়া পাওয়া ফুর্তি করো এগুলো করে বেড়ায়, এরা জাহান্নামে ভর্তি একেবারে। এইগুলো দিয়ে জাহান্নাম ভরা, এগুলো তো পিছনে যারা ছুটবে ওরা জাহান্নামে হবে। সংক্ষেপে এক কথা শেষ, বিশ্বাহাওয়াত আর হুজিবাত জান্নাত বিল মাকারিহ। আর জান্নাত ভরা আছে কষ্ট দিয়ে, কষ্ট যত বেশি করতে পারবেন তত জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, আর যদি আরাম বেশি করেন জাহান্নাম সহজ হয়ে যাবে। প্রতিটি ক্ষেত্রে আপনি এই দুটি ভাষা আল্লাহ রাসূলের যে বলা হয়েছে এ দুটো নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখবেন। আজকে ঝড় হয়েছে, কি আরামে যে ঘুমটা হইল, কি ঠিক না? অধিকাংশ মুসল্লি বোধহয় ফজর সালাত আদায় করে নিয়েছে, কালেও করেনি আজও করে। আমার বেয়াদবি নেবেন না, অভিজ্ঞতা বলছি, কারণ ছাত্র জমে থাকি তো দেখতে পাই। মসজিদ খালি, মসজিদে মুরসিয়া খা হে কে নামাজি না রহে আনি ও সাহেবে ও সাহেবে হেজাজি না রহে। আল্লাহ ইকবাল তাই দুঃখ করে বলছেন, মসজিদগুলো কাঁদছে শোকে, হায় কোথায় গেলে মুসল্লিরা আমার। জবাব ইকবাল দিচ্ছেন, আনি ও সাহেবে ও সাহেবে হেজাজি না রহে, মক্কা মদিনা সে গুণাবলী তোমরা হারিয়ে ফেলেছে, ওরা নাম কি আসতে মুসলমান। হে মসজিদ তুমি শান্ত হও, কেয়ামতের মাঠে আল্লাহ পাক ওদের ফয়সালা করবে। ইয়াউমাজিন তুহাদ্দুসু আখবারহা, একদিন এই মাটি তার খবর সম্পর্কে আল্লাহকে জানিয়ে দেবে, হে আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে মসজিদ করা হয়েছিল, মুসল্লি কেউ জুম্মার দিনে আসে অন্যদিন পাই না, হে মাটি আমি আল্লাহ তোমাকে সাক্ষী দিচ্ছি আমার বুকের উপরে এই এই মুসল্লি অমুক দিন ছিল, অমুক মুসল্লি ছিল না। কোন দিন ছিল না? যেদিন সুন্দর ঘুম হয়েছে, এত ঝড় হয়েছে আরাম কত, ডেকে দিলে ওঠে নাই, আজান হয়েছে শোনে নাই, হ্যাঁ সাতটার সময় আটটার সময় ঘুম ভেঙেছে, ওই দিনে খাটাখাট দু চারটা ঠোক মেরে দিয়ে বাস ফজর আদায় হয়ে গেল, এই তো মুসল্লি না? কে ছেলে পেলে খুব খুশি নাকি? জান্নাত ডাকছে তোমাদেরকে, আসো, ঘুমিয়েছিলে এসো, আমি আছি, তো রেডি খাবে এখন। এত সহজ নয়। মাকারে অর্থ তোমরা ভালো করে বোঝো, তার মানুষে বড় কারে একরা মাকরা মানে কষ্ট, খালি কষ্ট, পছন্দ হয় না, করবো না, মাকরুহ, কিন্তু করতে হবে। প্রচন্ড শীতের মধ্যে উজু করতে হবে, অনেকে দুষ্ট ছেলে পেলে আছে আজকে, জানেন তাম্মম করে, এই কি হলো স্যার, যদি সর্দির মধ্যে লেগে যায়, জ্বরের সমস্যা যদি হয়ে যায়, এই জন্য তাম্মম করলাম, আসলে কিচ্ছু হবে না, কিন্তু বদের হাড্ডি ফতা নিজে বানাই নিয়েছে, আজকে ছেলে পেলে মেলাটা মুক্তি হয়ে গেছে না, ঘরে ঘরে মুক্তি, উজু করলে বরং আরো এর বাড়ে, শীত সহ্য করার ক্ষমতা আরো বাড়ে, গোসল করলে শীত সহ্য করার ক্ষমতা বাড়ে, সকালে হেঁটে আসো, প্রচন্ড শীতের মধ্যে হেঁটে গা ঘামো, এসে গোসল করো, ফুরফুরে মেজাজে তুমি পড়তে বস। কিন্তু যদি তুমি শীতকে ভয় করো, শীত তোমাকে একবার ঠেসে ধরবে, লেভের মধ্যে উঠতেও পারবে না, পড়তেও পারবে না, এমন খারাপ জিনিস। অর্থাৎ শীতকে ভয় করা যাবে না, বৃষ্টিকে ভয় করা যাবে না, ঝড় তুফানকে ভয় করা যাবে না, আমাকে জান্নাতে যেতে হবে, অথবা আল্লাহর বিধান মানতে হবে, এই সিদ্ধান্ত যদি তোমার থাকে সবকিছু সহজ। আর যদি মানসিক শক্তি দুর্বল হয়ে যায়, অটোমেটিক দৈহিক শক্তি দুর্বল হয়ে যায়। এই একটা ব্যাখ্যা পেলেন তো, ছোট্ট ছোট্ট দুটো শব্দ, একটা হলো শাহওয়াত, অর্থ হলো মন যা চায় তাই করব, আর একটা হলো মাকারে, কষ্ট। জান্নাতে যেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, ঘুষ খেলে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, কিন্তু না, আপনি কষ্টের জীবন বেছে নিচ্ছেন যে আল্লাহ আমি ঘুষ খাবো না, হারাম খাবো না, কষ্টের জীবন বেছে নিচ্ছি, কষ্ট করে ছেলেবেলে মানুষ করব, কিন্তু হারামের ধারে যাব না। আল্লাহ বলছেন ভয় নাই, তোমার জন্য জান্নাত হাসতেছে, জাযাউম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারীরা। প্রতি জুমাতে আল্লাহ রাসূল সূরা দাহার পড়তেন, কেন? যেন মুসল্লিরা বুঝতে পারে জান্নাত কোথায় পাওয়া যায়। তোমরা যে দুনিয়া কষ্ট করেছিলে, সবর করেছিলে, তোমাদের প্রতিদান হচ্ছে জান্নাতাম ওয়া হারীরা, মুত্তাকিনা ফীহা আলাল আরাঈক লা ইয়ারাউনা ফীহা শামসাম ওয়ালা জামহারীরা। তোমাদের জাযা, তোমাদের প্রতিদান হচ্ছে সিরফ জান্নাত। সেখানে তুমি ঠেস দিয়ে বসে থাকবে আরামের কেদারায়, মুত্তাকিনা ফীহা আলাল আরাঈক, যেরকম বিছানা দুনিয়া তুমি কখনো পাও নাই, একটা খাট কিনতে তোমার জান বেরিয়ে যায়, দুই মাসের বেতন দিয়ে একটা খাট বানাচ্ছ, আর তোমার জন্য খাট তো পড়ে আছে আল্লাহ জান্নাতে বানিয়ে রাখছে, যে খাট মানুষ কখনো দেখে নেই। আদাত্ত লিবাদিয়া সালেহিন মালা আইনুন রাহাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য বানিয়ে রেখেছি এমন জান্নাত যা কখনো বান্দা কল্পনা করেনি, যা চোখ কখনো দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, কান যা কখনো শুনেনি। হে বান্দা, এগিয়ে এসো সেই জান্নাতের জন্য, ছাড়াও দুনিয়ার এই কষ্ট, পাবে তোমার জন্য যাবতীয় সুখ সম্ভার প্রস্তুত হয়ে আছে জান্নাতের মধ্যে। আমরা কেন সেদিকে এগিয়ে যেতে পারি না? তাই দুটো বস্তু, শাহওয়াত ছাড়তে হবে জান্নাত পাবেন, কষ্ট করতে হবে জান্নাত পাবেন, আর যদি প্রবৃত্তির গোলাম হন জাহান্নামে চলে যাবেন। অতএব ছোট্ট দুটি শব্দ দিয়ে এই আগের আয়াতগুলির ব্যাখ্যা আল্লাহ রাসূল করে দিয়েছেন, ওটা আপনার শুনিয়ে দিলাম। এবার একটা বড় হাদিস শোনেন, কোন আবি সাইদ খুদরি বিখ্যাত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال رسول اكرم صلى الله عليه وسلم একদিন বললেন, ইন্ন মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাতাহু আলাইকুম মিন যাহারাতিদ দুনিয়া, হে আমার সাহাবীরা, আমার মৃত্যুর পরে আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি একটি বিষয়, সেটি এই যে তোমরা দুনিয়াবী সচ্ছলতা খুব বেশি লাভ করবে, খুবই পাবে একেবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার চাল, এই তো আমরা কোথায় বসে আছি, এর শুকরিয়া আদায় করা লাগবে না? কতগুলো ফ্যান ঘুরতেছে মাথার উপর দিয়ে, এরও শুকরিয়া আদায় করা লাগবে, কঠিন জবাবদিহির মধ্যে আমাদের পড়ে যেতে হবে। আল্লাহ বলছেন, দেখো আল্লাহ রাসূল বলছেন, আমার মৃত্যুর পরে তোমাদের দুনিয়াবী সচ্ছলতা খুব বেশি হবে, জাহারাতা দুনিয়া, দুনিয়ার আরামায়েশ খুব বেশি হবে, ও জিনাতহা, এবং সৌন্দর্য খুব বেশি হবে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আওয়ায়াতিল খায়রু বিশ শার, সালাক লোক সব জায়গাতেই আছে তাই না, একজন বলে ওঠে, হে আল্লাহ রসুল, ভালো কি কখনো মন্দ আনয়ন করে? কথা ঠিক না? ভালো জিনিস কি কখনো মন্দ ফল নিয়ে আসতে পারে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবীর প্রশ্ন শুনে আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। কি বলে, বাপ রে বাপ, কথা তো ঠিকই বলছে। শরবত খেলে কি মানুষ ক্ষতি হয়? মদ খেলে ক্ষতি হয়? শরবত তো ক্ষতি করে না। এদের বলছে, হে আল্লাহ রাসূল, ভালো যখন আসবে ভবিষ্যতে, কষ্ট সত্ত্বেও আপনি করে গেলেন, দাঁত ভাঙলেন, মার খেলেন, কত কি করলেন, জীবন তো শেষ হয়ে গেল, কিন্তু আমরা যে একটু আনন্দে থাকবো এটাও আবার আপনি ভয় দেখাচ্ছেন কেন? তো ভালো কি কোনো মন্দ ফল নিয়ে আসতে পারে? তো আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন। চুপ করার পরে কিছু আমরা ভাবলাম, সাহাবা একরাম বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন, আমরা ভাবলাম বোধহয় ওহী নাজিল হচ্ছে। কারণ আল্লাহর রাসূল যখন চুপ হয়ে যেতেন কোনো কথা বলতে বলতে, তখন ওহী নাজিল হতো। আর ওহী নাজিল হওয়ার সময় আমরা দেহের উপর এমন ভার হতো যে উনি গা ঘেমে যেত একবার। যদি উনি কোনো সোয়ারিতে থাকতেন তো গাধা বসেই পড়ত। আর যদি কোনো সাহাবের উরুর উপরে হাত দিয়ে বসতেন ঠেস দিয়ে, তো সে সাহাবি বলতো আমার পেটে আমার হাড্ডি ভেঙে যাওয়ার মতো হতো, এত চাপ সৃষ্টি হইতো। তো আমরা মনে করলাম বোধহয় কোনো আয়াত নাজিল হচ্ছে। ফামাসা আনহুর হাদা, এবার আল্লাহ রাসূল চোখ মেলে বললেন, তিনি তার মুখের সমস্ত ঘামগুলো মুছে ফেললেন। বোঝা গেল এই প্রশ্ন শুনে উনি ঘেমে গেছেন একেবারে, যে কি সাংঘাতিক প্রশ্ন করলে বেটা আমার কাছে। আইনা সায়েল, কোথায় গেল সে প্রশ্নকারী? কায়ান্নাম হামেদাহু, আমরা মনে করলাম যে আল্লাহ রাসূল বোধহয় খুব খুশি হয়েছে প্রশ্নকারীর উপরে, তার বোধহয় প্রশংসা করবেন। ফকাল ইন্নাহু লা ইয়াতিল খায়রা বিশ্বার, হ্যাঁ তুমি যা বলেছো এটা ঠিক, যে ভালো কখনো মন্দ ফল আনে না, ঠিক না কথাটা? কথা নিঃসন্দেহে ঠিক, ভালো জিনিস খেলে কি মন্দ ফল আনে? আনে না। ওয়াইন্না মিম্মা ইয়ামবুতুর রাবিয়্যু মা ইয়াকতুলুল হাবাতান আও আলম, হে প্রশ্নকারী মনে রেখে দিও, বর্ষায় ওদের দেশ হলে বসন্ত, আমার দেশ কিন্তু ছয়টা ঋতু, আর দেশে চারটা ঋতু, ওদের বসন্ত ঋতু ফল হয়, গাছ ঘাস পাতা সবই হয় বসন্ত ঋতুতে, আর আমাদের এগুলো হয় বর্ষা ঋতুতে, তাই না? এখন হওয়া শুরু হয়েছে। দেখো বসন্ত ঋতুতে অনেক ঘাস জন্মে, অতঃপর সেই ঘাস খেয়ে কার কোনো ক্ষতি হয় না, কিন্তু যে উট বা দুম্বা, যে গরু বা ছাগল ওটা খায়, সে খেতে খেতে এত বেশি খায়, হাতে দত্ত খাসেরা তাহা, তা দুই পাশে এই পেট ফুলে ওঠে, তাই হয় না? যারা গরু রাখাল তার কি করে দেখে পেট ফুললো কিনা, পেট ফুললে বুঝলে এবার পেট ভরে গেছে, আর পেট যত না ফলে ও খাওয়াতেই থাকে, তার দুই পাশে পেট ফুলে যায় খেতে খেতে। ফস্তক বলত আয়নার শামস, খেয়ে দিয়ে এবার গরু বা উট এসে রৌদ্রে আরামসে গায়ে দিয়ে বসে, কি তাই করে না? কি আরামসে বসে, ঘুমিয়ে যায়। ফসালাতাত ওয়া বালাত, ওই শুয়ে শুয়ে সে পায়খানাও করে পেশাবও করে। ঠিক ঠিক, আল্লাহ মনে হচ্ছে আল্লাহ নবী নিজে নিজে রাখাল, আসলে তো রাখাল ছিল ছোটবেলা, তাই না? মেস্তরানি তো বোঝা গেল এগুলো দরকারও আছে, নাহলে জানবে কোথেকে? ওরা যে খেয়ে দিয়ে রোদে গিয়ে ঘুমায় আর তখন যে পায়খানা পেশাব করে, এটা জানতে গেলেও তো ওই কাজ করা লাগবে। তো উনি আল্লাহকে এই জন্য ছোট থেকে থেকে মেষ পালক বানিয়েছেন, এবং একটা হাদিস এসছে এমন কোন নবী ছিলেন না যিনি মেষ ধরার নেই, মানে অধিকাংশ নবীকে আল্লাহকে মেষ পালক বানিয়ে দুনিয়াতে নিয়ে, মানে তুমি সবচেয়ে খারাপ কাজগুলো করো, অভ্যাস করো, কারণ তোমাকে উম্মতের গালিগালা শুনতে হবে। ছাগল গরুর গাল লাতি ঝাঁটা খেতে খেতে শিঙের গুঁতা খায়, পায়ের লাতি খায় না, এসব খেয়ে তোমার অভ্যাস হোক আগে থাকে, তাহলে তুমি বুঝতে পারবা মানুষের লাথি কেমন লাগে। আচ্ছা, ওই নাহাজাল মাল খাজরা, আমাদেরকে হে প্রশ্নকারী, এই যে মাল দৌলত তুমি দেখছো দুনিয়া, এগুলো ওই সবুজ ঘাসের মতো, হালুয়া খুবই মস মিষ্টি, হালুয়া মানে কি মিষ্টি না? হালুয়া ফলে সেলিব্রিটি থাকে নাকি? সব বাদ ওইটা আগে খাবে, এগুলো হলো হালুয়া, দুনিয়াটা হালুয়ার মতো, খেতে হলে শেষ করা যায় না। ফমান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফা নি'মাল মাউনাতু হুয়া, যে ব্যক্তি এটা তার হক অনুযায়ী খেলো এবং হক অনুযায়ী রাখল, সে কতই না সুন্দর সাহায্য পেল। এই সবুজ ঘাসকে গরু ছাগল তরতাজা হচ্ছে, স্বাস্থ্য ভালো হয় না? নিয়ম মাফিক খাও, নিয়ম মাফিক ব্যয় করো, অর্থ উপার্জন করো, কোনো সমস্যা নাই। হক পথে ব্যয় করো, হক পথে ব্যয় করো, আয় এবং ব্যয় দুটি হবে হক পথে, যত আয় হোক কোনো সমস্যা নাই। হালাল পথে আয় করো, হালাল পথে ব্যয় করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বেশি করে ফেলবা, তখন গরু যেন পেট ফুলে মরে, তুমি ওরকম মরবা, অতএব সাবধান। এবং আখাদু বেগারি হাক্কিহি, আর যে ব্যক্তি তার হক ছাড়াই বেশি উপার্জন করে ফেলল, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইউশবাউ, সে ব্যক্তি হল ওই গরুর মতন, ওই দুম্বার মতন, যে খেলো কিন্তু সে আসুদা হল না, তৃপ্ত হল না। ওয়াকুনু শাহীদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, ওই মাল একদিন তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে কষ্ট করে জীবনের মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে টাকা পয়সা কামাই করলেন, একতলা দুতলা তিনতলা দ্বিতল তিতল বিল্ডিং করলেন শুধু আরামের জন্য, চোখের শান্তির জন্য, এই মাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। মাল বলবে আল্লাহ, যে জন্য তুমি ওনার হাতে আমাকে দিয়েছিলে, ও সে হক আদায় করে নাই, সে গরিবকে দেয় নাই, অহকগ্রস্তকে দেয় নাই। ফলাক তাহামাল আকাবাহ আমার আদ্রাকা মাল আকাবাহ ফাক্ক রাকাবাহ আওয়ে তো আমন ফিয়ামেন জি জি মাসগাবাহ এতিমান যা মাকরাবাহ ও মিসকিনান যা মাত্রাবাহ। আল্লাহ বলছেন, তুমি কি এখনো ঘাঁটি পার হয়েছো? জান্নাতে তো যাবে, যুদ্ধ করতে গেলে যেমন ঘাঁটি পার হতে হয়, তুমি কি ঘাঁটি পার হয়েছো? জানো সে ঘাঁটি কি? সে ঘাঁটি হলো এই, সে গৃহ সংকট হচ্ছে এই যে তুমি এতিমকে খাওয়াবে, যা মাকরাবা, যে এতিম তোমার নিকটাত্মীয়, এতিম যদি হয় সে আর বেশি নেকি পাবে। ও মিসকিনান যা মাত্রাবা, ধুলি ধূসরিত মিসকিন অভাবগ্রস্ত একবার তাকাও তার দিকে, তুমি তাকে তো এখনো খাওয়াওনি, নিজেই খালে খেয়েছ, অপগ্রস্তকে খাওয়ানি, এতিমকে খাওয়ানি, তুই কেমন করে জান্নাতে প্রবেশ করবে? কি ভাষা কেমন? ফালাক তাহামাল আকাবা, তুমি কি ঘাঁটির মধ্যে প্রবেশ করেছ? ঘাঁটি মানে ওইটা, কারণ ভোগ করা খুব আকর্ষণীয় বিষয়, ত্যাগ করাটা খুব কষ্টকর বিষয়, আর সে কষ্টের কাজটা যদি তুমি করতে পেরেছ, যদি করতে পারো তাহলে যাও জান্নাতে, সমস্যা নাই। এখানে ঘাস বলে আল্লাহ রাসূল বুঝালেন অর্থ সম্পদ, আর এই ঘাস যেমন মানুষের প্রবৃদ্ধির কারণ, ঠিক এই ঘাস তেমনি মানুষের ধ্বংসের কারণ, যেমন গরু ধ্বংস হচ্ছে। আর অতি ভোজন, এটা দিয়ে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন মানুষ তত খেতে পারবে না, ব্যাংকে ভরবে, অর্থ সঞ্চয় করবে, খালি গমবে, কত টাকা চাই নিজে বলতেও পারবে না, পশু তো পেট ভরে শেষ, আর মানুষ পেট ভরার সঙ্গে সঙ্গে ব্যাংক ভরবে। আর চার নম্বর, আল্লাহর পথে ব্যয় করলে ক্ষতি হয় না, ও মনে করে ক্ষতি হয়ে যাচ্ছে, ও বুঝে না, অজ্ঞ, আল্লাহর পথে ব্যয় করলে আর উপকার হয়, ক্ষতি হয় না, আর ব্যাংকে সঞ্চয় করলে উপকার হয় না, ক্ষতি হয়, কারণ বখিল নিজেও খায় না, কাউকেও দেয় না, তাই না? অর্থ বখিলের মালে তার নিজেরও কোনো উপকার হয় না, অন্যের কোনো উপকার হয় না, খালি ব্যাংকে থাকে, ব্যাংকারদের সুবিধা হয়। পাঁচ নম্বর, অতি লোভ, যা মানুষকে সঞ্চয়ের দিকে নিয়ে যায়, সঞ্চয়ের মূল কারণটাকে লোভ, যার লোভ কম সে সঞ্চয় কম করে, যার লোভ বেশি সঞ্চয় বেশি করে, আর সঞ্চয় করলেই সমস্যা, ওই অর্থগুলো কেয়ামতের মাঠে ফায়াকুনু শাহীদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, ব্যাংকের সঞ্চিত অর্থ কবরে ঢুকলেই বলবে আনা মালকা আনা মালকা আলা কামজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই হিসাব নিকাশ সব আমি। এবার শুরু হবে মায়ের হাদিদ, লোহার ডান্ডা দিয়ে পিটাবে, আর সব তো আপনারা জানেন, জিবা হোম ও জুনুব হোম, আর ডানে বামে আগুনের স্যাক দিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। এগুলো কিছুই না, সারা জীবনের অর্থ সম্পদ যেগুলো সঞ্চিত আছে, মুসলমান সঞ্চয় করে না, খালি ব্যয় করে, আয় ব্যয় আয় ব্যয়, রাইস মিল চলে, পানি টানে পানি ছাড়ে, পানি টানে পানি ছাড়ে, খালি টানে ছাড়ে, যদি না ছাড়ে রাইস মিল চলবে? শেষ। ঠিক অমনি করে মুসলমান হালাল পথে আয় করবে, ব্যয় করবে, আল্লাহ পাক কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন, এটা আল্লাহরই বান্দা। এই আয় এবং ব্যয় দুটোই সমানে থাকতে হবে, তাহলে ওই অর্থ সম্পদ মানুষের কাজে লাগবে। যারা দুনিয়াতে জান্নাতি হবে তাদের কষ্ট করতে হবে, কষ্টের বিনিময়ে মানুষ জান্নাত পায়। বহু নেককার মানুষ, সৎকর্মশীল মানুষ কত কষ্ট করছে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। মানুষ ধারণা করে এরাই হলো সবচেয়ে আসলে আল্লাহর অপ্রিয় বান্দা, আমি প্রিয় বলি তো আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এই ধারণাটাই ভুল। অতএব যারা কষ্ট করছেন তারা এই কষ্টের বিনিময় আসলে আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ায় মানুষের কাছে নয়। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারীরা, সবর করেছেন দুনিয়াতে কষ্ট করেছেন, এর একমাত্র জাযা আল্লাহর কাছে জান্নাতাম ওয়া হারীরা, জান্নাত এবং রেশমি পোশাক। অতএব সাবধান, কোনো কষ্টের কোনো কারণ নাই। আল্লাহবাকের আয়াতগুলো পরপর দুটো আবার মনে করে দিই। আল্লাহবাক বলছেন বালা মান কাসাবা সাইয়াতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালিদিন হুম ফিয়া খালিদুন। হ্যাঁ, যারা অর্জন করেছে সে পাপ এবং পাপ তাকে বেষ্টন করে ফেলেছে, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরদিন তারা থাকবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছে তারা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। এখন আমাদের পথ বেছে নিতে হবে কোন দিকে আমরা যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই আল্লাহ রাসূলের ভাষায় মাকারে কষ্ট সহ্য করতে হবে, আর যদি জাহান্নামে যেতে চাই বিশ্বাহওয়াত মন যা চাই তাই করবেন, স্বাধীনভাবে কেউ আপনাকে ঠেকাবে না, কিন্তু রাস্তা কিন্তু জাহান্নাম মধ্যে রেখে দেবেন। জান্নাত এবং জাহান্নামের রাস্তা দুটো ক্লিয়ার জানার পরে এখন মনে হয় বান্দার চলার পথ সহজ হবে। আল্লাহ বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করে দুটো জিনিস দিয়ে, কষ্ট দিয়ে এবং সম্পদ দিয়ে। সম্পদ দিয়ে কখনো মুমিন বিপথে যায় না, সে সম্পদ পেলেই মনে করে এইবার তো আল্লাহ আমাকে পরীক্ষা ফেলাইছে। ওই যে গরু যেরকম ঘাস খেয়ে পেট ফুলি মরেছে, আমি কি সম্পদ নিয়ে পেট ফুলি মরবো নাকি? চলবে না, আল্লাহর পথে ব্যয় করো। আর যে শাহওয়াতের গোলাম হয়, প্রবৃত্তির গোলাম হয়, সেটা পেয়ে লাফায় এই তো পেয়েছি এবার ওকে মারবো ওকে ধরবো ওকে হটাবো আমি চেয়ারম্যান হবো, শুরু হয়ে যায় খেলা। দুটো মানুষের দুটো লক্ষ্য, অত লক্ষ্য নির্ধারণ করুন কোথায় আমরা যাবো। জান্নাতে যেতে হয় তাহলে এই গুণাবলী অর্জন করতে হবে, জাহান্নামে যেতে হয় তাহলে লোভনীয় পথ রাস্তা খোলা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে লক্ষ্য নির্ধারণের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।